السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকেও আমরা মনের কথা বলব, মনের যে বিভিন্ন অবস্থা, অন্তরের যে বিভিন্ন দিক, তা নিয়ে আমরা নানা আলোচনা করে আসছি। অন্তর অনেক মানুষের কঠিন হয়, মন কঠিন হয়। আর সেই কঠিন হলে অবস্থাটা কি হয়, সে কারো প্রতি দয়া মায়া করতে পারে না, কারো দুঃখে দুঃখিত, কারো ব্যথায় ব্যথিত হতে পারে না। যদি তার অন্তর কঠিন হয়, তাহলে আল্লাহর স্মরণে তার চক্ষু বিগলিত হয় না। যদি তার অন্তর কঠিন হয়, আল্লাহর জিক্রে কোরআন তেলাওয়াতে তার চোখে পানি আসে না। যদি হৃদয় শক্ত হয়, তাহলে নির্জনে আল্লাহকে স্মরণ করে তার চোখে পানি বয় না। এজন্যই অন্তর কঠিন হয়ে যাওয়া ঠিক না। অনেক মানুষ আছে দেখবেন দুঃখের সময় তার চোখে পানি আসে, কিন্তু অনেক মানুষ আছে তার মা মারা গেল, বাপ মারা গেল, চোখে পানি আসে না, ছেলে মারা গেল, চোখে পানি আসে না। কেন? তার হৃদয় হচ্ছে কঠিন। কেন কঠিন হয়, কি কি কারণে কঠিন হয়, সেগুলো আমরা হাদিস কোরআন থেকে দেখব। ব্যাপকভাবে আমরা জানি যে দুনিয়ার কাজের ব্যস্ততা এবং বিলাসিতা আমাদের হৃদয়কে কঠিন করে তোলে, ভাবতে সময় দেয় না। সারাদিন কাজে থাকি, কাজের ব্যস্ততায় থেকে যখন বাড়ি ফিরে যায়, তখন ওই বেশ্যাদেরকে দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে যায়, ঘুমের সময় আসে, তারপরে ঘুমিয়ে যায়, আবার সকালে কাজে যায়। এইভাবে মনকে নরম করার মতো যেসব কাজ আছে, সে কাজ করার সুযোগ পায় না। এই জন্য মন কঠিন হয়ে যায়। দুনিয়ার বুকে মন কঠিন হওয়ার ফলে আমাদের আল্লাহর জিকিরে মন বসে না এবং হৃদয় নরম হয় না। আমরা সেই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা হাদিদে 16 নম্বর আয়াতে বলছেন, আলম ইয়ানিনিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিক্রিল্লাহ ওয়া মা নাযানা মিনাল হক। মুমিনদের কি সময় হয়নি যে তাদের হৃদয় আল্লাহর জিকিরের জন্য বিনয় হবে, বিনয়ী হবে, তার মানে নরম হবে, আর আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা তারা শুনে মনকে নরম করবে। ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাব, আর তাদের মতো হবে না, তাদের মতো হবে না যাদেরকে কিতাব দান করা হয়েছিল মিন কাবল, ইতিপূর্বে, ফাতালা আলাইহিমুল আমাদ, সময় লম্বা হওয়ার জন্য তাদের ফাকাসাত কুলুবুহুম, তাদের হৃদয় কি হয়ে গেছিল, কঠিন হয়ে গেছিল। কিতাব এসেছে, কিন্তু কিতাব যেহেতু লম্বা সময় পার হয়ে গেছে, সেহেতু কিতাবের আর কোন অংশ তাদের মনে আর নম্রতা সৃষ্টি করতে পারছেন, তাদের হৃদয় কঠিন হয়ে গেছিল। কাসীরুম মিনহুম ফাসিকুন, তাদের অনেক লোক ফাসিক। আল্লাহ তাআলা ওদেরই কথা, ইহুদীদের কথাই বলছেন, ফাবিমা নাখযিহিম মিতসাকাহুম লাআন্নাহুম ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। তারা যখন অঙ্গীকার ভঙ্গ করল, আল্লাহর সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করল, আমি তাদেরকে অভিশপ্ত করলাম, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া, আমি তাদের হৃদয়কে কঠিন করে দিলাম। এই জন্য কঠিন হওয়া, নরম হওয়া আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সবই সৃষ্টি, কিন্তু আপনার চেষ্টা কোথায়। ওরা যখন এমন কাজ করল যে কাজের জন্য অন্তর কঠিন হয়ে যায়, তো আল্লাহ তাদের অন্তরকে কঠিন করে দিলেন। এর ফলে ইউহারিফুল কালিমা আম্মা ওয়াদিহি, তারা আল্লাহর কিতাবের পরিবর্তন করতে লাগল। আল্লাহর পক্ষ থেকে যে কিতাব এসেছে অবিকল অবস্থায়, হুবহু অবস্থায় রাখতে হয়, কিন্তু তারা না করে আল্লাহর কিতাবের পরিবর্তন ঘটাতে লাগলো। অনাসু হাজ্জাম মিম্মা যুক্কিরু বিহি, আর যে সকল উপদেশ তাদেরকে দেওয়া হয়েছিল তার অনেকাংশ তারা ভুলে গেল। ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খায়রাতি মিন, যাই হোক, কথা হলো কি, তাদের অন্তরকে আমি কি করলাম, কঠিন করে দিলাম, তাদের অন্তরকে কঠিন করে দিলাম। কেন? তাদের দোষের কারণে। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, সূরা আনআম 43 নম্বর আয়াত, ফালাউলা ইজ্জাআহুম বাসুনা তাদাররাউ, যখন আল্লাহর আযাব আসে তখন তারা অনুনয় বিনয় করে না কেন, ওলাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু তাদের হৃদয় আসলে কি শক্ত হয়ে গেছে। ওয়াজাইয়ান আলাহুমুশ শয়তান মা কানু ইয়ামালুন, তারা যা করত শয়তান সেসবগুলোকে ভালো রূপে সুশোভিত করেছিল। দেখেন আল্লাহর আজাব দেখেও মানুষের মন নরম হয় না, কিছু একটা মনে করে, ভূমিকম্প হল বিশাল, কেউ বলে এটা আল্লাহর নিদর্শন, আল্লাহ তালা মানুষকে এইভাবে শাস্তি দেন, ভয় দেখান, না না এটা তো ওই পৃথিবীর মাটির নিচে, মাটির নিচে আসলে বহুদিন আগে গাছপালা ইত্যাদি চাপা পড়েছে, সেখান থেকে সব গ্যাস, আর সেই গ্যাসের ফলে কি হয়, কম্পন হয়। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আল্লাহর নিদর্শন, সেই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ দেখে মানুষের মনে ভয় হয় না, কেন হয় না, যেহেতু তারা বুঝতে পেরেছে, এরা ওরে ফাসসাবাব বাতালাল আজাব বলে বা আরবিতে, যখন কারণ বোঝা যায় তখন আশ্চর্য দূর হয়ে যায়। আগে লোকে জানত না, হ্যাঁ সূর্যটা কিভাবে আলোহীন হয়ে গেল, হ্যাঁ দিনের দিন দুপুরে রাত হয়ে গেল, তারা দেখা যাচ্ছে দিনে, সবাই অবাক হতো আর আল্লাহর কাছে ভয়ে কান্নাকাটি করত। হাদিসে আছে সেই সময় তোমরা কি করো, নামাজ পড়ো আর সাদকা করো, কবরে আজাব থেকে পানাহ চাও। কিন্তু বর্তমানের মানুষ জেনে ফেলেছে যে কিভাবে সূর্যগ্রহণ হয় আর কিভাবে চন্দ্রগ্রহণ হয়। চাঁদ সূর্যের সামনে আসে, পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি এলে পরে আমরা সূর্যকে দেখতে পাই না, সূর্যের আলো বিলীন হয়ে যায়, খালাস। আর চাঁদ আর সূর্যের মাঝামাঝি পৃথিবী আসে, পৃথিবীর ছায়া গিয়ে চাঁদে পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না, চন্দ্রগ্রহণ হয়ে গেল। অতএব যখন কারণ বোঝা গেল তখন আশ্চর্যের আর কিছু নেই, আল্লাহর ভয় আর কি দরকার আছে। অথচ আল্লাহ নিদর্শন দেখাচ্ছেন, তিনি বলছেন দেখো আমি যে পৃথিবীকে আলোকিত করতে পারি, সে পৃথিবীকে আমি অসময়ে অন্ধকারও করতে পারি, এমনিতে রাত্রে অন্ধকার হয় কিন্তু দিন দুপুরেও অন্ধকার করতে পারি, আর যে চাঁদে তোমাদের আলো দেয় সেই আলোকেও আমি বিলীন করতে পারি। এই ভয় করে আল্লাহর কাছে অনুনয় বিনয় করা উচিত, নামাজ পড়া উচিত, দান খয়রাত করা উচিত, কিন্তু না, মানুষের হৃদয় যখন কঠিন হয়ে যায়, আল্লাহ তাআলা তাদের হৃদয়কে কঠিন করে দিয়েছেন, ফলে তারা এটা করে না। আল্লাহ তাআলা সূরা জুমারে 22 নম্বর আয়াতে বলছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, যাকে আমি ইসলামের জন্য যার বুককে প্রশস্ত করে দিয়েছি এবং সে নিজের রব প্রতিপালকের পক্ষ থেকে নূর পেয়েছে, আলো পেয়েছে, সে কি অন্যের মতো যারা আলো পায়নি, যারা আল্লাহর পক্ষ থেকে হিদায়ত পায়নি। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ, সুতরাং সেই হৃদয় সময়ের জন্য, সেই হৃদয় সমূহের জন্য, ওয়াইল সেই হৃদয় সমূহের জন্য সর্বনাশ, দুর্ভোগ, যাদের হৃদয় আল্লাহর জিকির থেকে কি হয়, কঠিন হয়, আল্লাহর জিকিরে তাদের হৃদয় নরম হয় না। উলাইকা ফি দালালিম মুবিন, তারা হচ্ছে কঠিন স্পষ্ট, তারা হচ্ছে স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে। আল্লাহ তালা যখন জিকির হয়, আল্লাহ তালার নাম স্মরণ হলে, যখন আল্লাহর নাম স্মরণ হবে তখন আপনার হৃদয়ে বিশাল তাজিম হওয়া উচিত। আল্লাহ তালা, আল্লাহ আজাল বিশাল তাজিম হওয়া উচিত। আমরা যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিই, বিশাল ব্যক্তিত্ব, তখন সঙ্গে সঙ্গে দরুদ পড়ি, তাই না? আর আল্লাহর নাম নিলে, আল্লাহর নাম শুনলে আপনার হৃদয়ে কি হওয়া দরকার, নরম হওয়া দরকার হৃদয়, ভয় হওয়া দরকার। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহু আকবার, মুমিন হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর কথা উল্লেখ করা হলে তাদের হৃদয় ভয়ে কেঁপে ওঠে, তাদের হৃদয় ভয়ে কেঁপে ওঠে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের উপরে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, পড়ে শোনানো হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াক্কালুন, আর তারা তাদের প্রতিপালকের উপরে ভরসা করে, একমাত্র ভরসা কার উপরে, আল্লাহর উপরে। এ হচ্ছে মুমিনের চিহ্ন, যে আল্লাহর জিকির শুনলে তার হৃদয় কি হবে, বিনম্র হবে, প্রকম্পিত হবে, ভিতরে ভিতরে স্পন্দন সৃষ্টি হবে আল্লাহর নাম শুনে। সূরা আনফাল 2 নম্বর আয়াতের কথা, সূরা হাজ্জে 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون. الله تعالى বলছেন যে যাদের সামনে আল্লাহর নাম জিকির করা হয়, আল্লাহর নাম আল্লাহকে উল্লেখ করা হয়, তাদের হৃদয় ভয়ে কাঁপে। আর সবুর ধৈর্যশীল, যা মুসিবত বালা মুসিবত আসে তারা ধৈর্য ধরে আর নামাজ কায়েম করে এবং আল্লাহ যে রুজি দিয়েছেন তার থেকে খরচ করে। এ হচ্ছে কাদের চিহ্ন? মুমিনদের চিহ্ন। মুমিনরা আল্লাহর নাম শুনে তাদের ভয়, তাদের মনে ভয় সৃষ্টি করে। আর কাফেররা যেহেতু আল্লাহকে বিশ্বাস করে না, তারা কি থেকে ভয় পাবে? আর মন যে কঠিন হয়, নরম হয়, সে কথা আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বলছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া, ইহুদীদের কথাই। তারপর তোমাদের হৃদয় হয়ে গেল কঠিন, তা পাথর অথবা পাথর থেকেও বেশি কঠিন। আল্লাহ বলছেন, ওয়াইন্না মিনাল হিজারাতি লামা ইতাফাজ্জারু মিনহুল আনহার, দুনিয়ার বুকে এমন বহু পাথর দেখবে যে পাথরের ভিতর থেকে কি বের হচ্ছে? পানি বের হচ্ছে, ঝর্ণা প্রবাহিত হচ্ছে, নদী প্রবাহিত হচ্ছে পাথরের ভিতর থেকে পানি বের হয়ে। ওয়াইন্না মিনহা লামা ইশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, আর পাথরের কিছু আছে যেগুলো ফেটে গিয়ে পানি বের হচ্ছে। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ওপর থেকে পড়ে যায়। আমরা বাহ্যিক চিহ্ন দিয়ে দেখি আর পাথর ধসে গেল, পাহাড় ধসে গেল, খসে গেল, পাথর খসে গেল আল্লাহর ভয়ে। অনেক পাথর আল্লাহর ভয়ে খসে পড়ে। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে উদাস নন, সব জানছেন, প্রত্যেকের হৃদয়ের খবর আল্লাহ জানেন। আল্লাহ আলিমুম মিজাতিস সুদুর, আল্লাহ তাআলা তিনি জানেন, হৃদয়ের খবর জানেন, হৃদয়ের খবর রাখেন কার হৃদয়ে কি আছে। অন্তর কঠিন হয়ে গেছে মানুষের, অন্তর যাদের কঠিন হয় কি কি কারণে হয় আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। বেশি বেশি কথা বললে, বিড়বিড় বিড়বিড় করলে, বকবক বকবক করলে, যে কোনো মজলিসে গিয়ে যখন কিছু মানুষ আছে দেখবেন সেই কথা বলে, কাউ কথা বলতে দেয় না, এমন বখাটে মানুষ, এমন বকবকানি মানুষ, সেই মানুষের হৃদয় কঠিন হয়ে যায় কথা বলার ফলে। বেশি কথা বলতে হয় না, প্রয়োজন কথা বলতে হয়, এমন নয় যে সবসময় চুপচাপ থাকবেন, মেশা থাকবেন, প্রয়োজনেও কথা বলবেন না, তাও ঠিক না। এই জন্য বলছে, সাকিতু আলাল হাক্কি শয়তানুন আখরাস, হক কথা বলতে যে চুপ থাকে সে হচ্ছে বোবা শয়তান। বোবা শয়তান হবেন না, প্রয়োজনে সৎ কাজের আদেশ দেবেন, মন্দ কাজে বাধা দেবেন, কথার জায়গায় কথা বলবেন, যে কোনো জায়গাতে জিভ হেরাতে শুরু করবেন না, যেখানে আপনার বলা প্রয়োজন নেই সেখানে আপনি বলবেন না, যেখানে দেখবেন যে এখানে বলতে হবে সে ঠিক ঠিক জায়গাতে কথা বলতে হবে, তবেই হবে আপনার কথা বলার দাম, নচেত বুঝতেই পাচ্ছেন। তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে আমার নিকট অধিক প্রিয়তম ও কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটে অবস্থানকারী সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আখলাকে, চরিত্রে, সদাচরণে, আর তোমাদের মধ্যে আমার নিকট অধিক ঘৃণ্যতম ও কিয়ামতের দিন আমার থেকে সবচেয়ে দূরবর্তী অবস্থানকারী তারা যারা অতিভাষী, গোপে বিড়বিড় বিড়বিড় গপ গপ গপ গপ, যেখানে যাবে সেখানেই তার আওয়াজ শুনতে পাচ্ছে। এ হচ্ছে অতিবাদী, যারা অত্যুক্তি দ্বারা অপরকে খোঁচা মেরে থাকে এবং যারা অহংকারের সাথে মুখ ভর্তি লম্বা লম্বা কথা বলে থাকে। আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে এমন ব্যক্তি পছন্দ নয়। যারা বেশি কথা বলে তাদের বাজে ও মিথ্যা বকা স্বাভাবিক। যারা বেশি কথা বলে তারা কি বলবে? সবসময় ভালো কথা বলতে পারবে? অসম্ভব। অনেক বাজে কথা বলবে, অনেক মিথ্যা কথা বলবে, ফলে এটা স্বাভাবিক। সুতরাং তাদের হৃদয়ের কঠিনতা সৃষ্টি হতেই পারে, তখন তাদের সেই কথা বলার ফলে হৃদয় কঠিন হয়ে যায়। ফুজাইল বিন ইয়াজ ও বিশর ইবনে হারেস বলেছেন, দুটি আচরণ হৃদয়কে কঠিন করে দেয়, বেশি কথা বলা ও বেশি খাওয়া। বেশি কথা বললে আর বেশি খেলে, বেশি খেলে হৃদয় কঠিন হয় কেন? আপনার কাছে মাশাআল্লাহ খাবারের অভাব নেই, তার উপরে আপনি ফল ফ্রুট থেকে নিয়ে নানা রকম খাবার দিয়ে আপনি ঘর সাজিয়ে রেখেছেন, নানা রকম খাবার, খাবার নিজে খাচ্ছেন, ছেলেদেরকে খাওয়াচ্ছেন, খেলে আলমারি সাজানো ছেলেদের, ছেলের খাবার, বিস্কুট থেকে নিয়ে চকলেট থেকে নিয়ে জুস থেকে নিয়ে দুনিয়া যত রকম খাবার সৃষ্টি হয়েছে সব আলমারি বোঝাই করে রেখেছেন, খাওয়াচ্ছেন, শরীরের দিকটা খেয়াল রাখছেন, কিন্তু আন্তরিক দিকটা খেয়াল রাখছেন না। তার অন্তরটাকে যে মানুষ করতে হবে, তার অন্তরকে যে তারবিয়ত দিতে হবে, সে খেয়াল নেই। শুধু আমার ছেলে মোটা হোক, আমার ছেলে চকচকে হোক, আমার ছেলে ঝকঝকে হোক, লোকে দেখে যেন প্রশংসা করে, অমুকের বেটা, তাই না? এই যে মনোভাব, এই যে ধারণা, শুধু পার্থিব্য বিলাসিতার যে ধারণা, তার ফলে হৃদয় কঠিন হয়ে যায়। হৃদয় কঠিন হয়, আপনি নিজে যদি বেশি খান আপনার হৃদয় কঠিন হয়ে যাবে। সুতরাং বেশি কথা বলা এবং তর্কে জড়িয়ে যাওয়া, দেখবেন এক কিছু মানুষ আছে তার খেলাফ, তার মনের খেলাফ হলেই তর্কে জড়িয়ে যায়। তর্ক করতেও অনেক সময় যায়, অনেক কথা বলতে হয়, অনেক অশ্লীল বকতে হয়, অনেক সময় মারামারিও হয়। তো তর্কাতর্কি করতেও আপনার হৃদয় কঠিন হতে পারে। এটা ইমাম শাফি বলেছেন, দিনের ব্যাপারে তর্ক বিতর্ক অন্তরকে কঠিন করে দেয় এবং বিদ্বেষ সৃষ্টি করে। বেশি কথা বললে অন্তর কঠিন হয় একটা হাদিস আছে, কিন্তু হাদিসটা সহি না, এই জন্য আমি সে হাদিসটা উল্লেখ করলাম না। আর বুঝতেই পারলেন, বেশি কথা বললে এবং বেশি খাবার খেলে অন্তর কঠিন হয়ে যায়। তিন নম্বর কারণ, বেশি বেশি হাসলে। অবশ্য হাদিসে যে উল্লেখ আছে সেটা, বেশি বেশি হাসলে কি হয়, অন্তর মারা যায়, মৃত হয়ে যায়। তো বেশি হাসলে, বেশি হ্যাঁ হ্যাঁ ফ্যা ফ্যা করলেও অন্তর কি হয়, অন্তর কঠিন হয়ে যায়। তখন সেই অন্তর থেকে কোন ব্যথা, দুঃখ ইত্যাদি প্রকাশের আশা করা যায় না। আর সেই অন্তরের মানুষের চোখ থেকে কিছু পানি বেরো হবে এটাও, কারণ সবসময় তো মুখে হাসি লেগে আছে, হ্যাঁ হ্যাঁ ফ্যা ফ্যা করতে থাকলে বুঝতেই পারছেন। রাসূলুল্লাহ লা তুকসিরু দাহিক, তোমরা বেশি বেশি হেসো না, কারণ কাসরাত দাহিকে তুমিতুল কলব, বেশি হাসলে পরে অন্তর মারা যায়। আর অন্তর মারা গেলে অন্তর তো কঠিন হওয়ার থেকেও খারাপ, তাই না? অন্তর কঠিন হওয়ার থেকেও খারাপ অন্তর মারা যাওয়া। এক যুবক কোন এক মজলিসে বসে অট্টহাসি হাসছিল, খুব হাসছে, মজলিসে এত লোক বসে আছে, ফ্যা ফ্যা ফ্যা ফ্যা করে হেসে যাচ্ছে, নির্লজ্জের মতো হেসে যাচ্ছে। হাসান বাসরি সেদিকে পার হওয়ার সময় তা দেখে তাকে বললেন, ওহে যুবক, তুমি কি পুলসিরাত পার হয়ে গেছ? পুলসিরাত কোথায়? হ্যাঁ বাদশাহ, পুলসিরাতটা কোথায়? পুলসিরাত কোথায়? পুলসিরাত হচ্ছে একটা ব্রিজ, সে ব্রিজটা কোথায়? রিয়াদ যেতে না বাহরাইন যেতে? কোথায় ব্রিজটা আছে? জান্নাত ও জাহান্নামের মাঝে। জান্নাত মানে সেই ব্রিজ পার হয়ে জান্নাতে যেতে হবে, জাহান্নামকে ওভারটেক করে, জাহান্নামকে নিচে রেখে সেই ব্রিজ পার হয়ে কোথায় যেতে হবে? জান্নাতে যেতে হবে। সেই ব্রিজটা কত লম্বা, কত চওড়া? হ্যাঁ, খুরের মতো ধার। আর চওড়া কত? চুলের থেকেও চিকন পাতলা। সেই ব্রিজের ওপরে যেতে হবে। মোমেনরা অবশ্য আরামসে যাবে, আর যারা গুনাহগার তাদের অবস্থা কি হবে সে কথা জানেন। এবং হাসান বাসরি বললেন, তুমি কি পুলসিরাত পার হয়ে গেছো? সে বলল, না। তিনি বললেন, তাহলে তুমি কি জানো তুমি জান্নাতে যাবে না জাহান্নামে? তুমি ফ্যা ফ্যা ফ্যা ফ্যা করে হাসছো, তুমি কি জানো জান্নাতে যাবে না জাহান্নামে? সে বলল, না। তিনি বললেন, তাহলে হাসি কিসের, কেন এত হাসছো, তুমি কি জানো? জাহান্নামে গিয়ে এত কান্না কানতে হবে, ফালিয়াদ হাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসিরা। জাহান্নামে বলা হবে, খালাস, এবার হাসি হাসি হাসি কম করো, এবার কেঁদে যাও, শুধু কেঁদে যাও, এত কান্না কান্দবে, এত কান্না কান্দবে, কান্নার পানি জমে জমে সেই পানির উপরে নৌকা চালানো হবে। যদি কেউ নৌকা চালাতে চায়, নৌকা চালানো হবে, হ্রদ সৃষ্টি হয়ে যাবে, পুকুর সৃষ্টি হয়ে যাবে জাহান্নামীদের চোখের পানিতে। তুমি এখন কেন হাসছো, তাহলে হাসি কিসের? এরপর থেকে ইমাম হাসান বাসরির এই কথা শুনে সেই যুবক আর কোনদিন হাসেনি ওইভাবে। হাসান বাসরি বলতেন, যে জানে যে তাকে মরতেই হবে, কিয়ামত অবশ্যই কায়েম হবে এবং মহান আল্লাহর সামনে তাকে দাঁড়াতেই হবে, তার দীর্ঘ দুশ্চিন্তা করায় সমীচীন, তাকে দুনিয়াতে দুনিয়ার সাজ সরঞ্জাম পেয়ে ফ্যা ফ্যা করে হাসা ঠিক না। মোট কথা, অধিক হাসলে পড়ে হৃদয় কঠিন হয়ে যাবে, আর আপনার চোখ থেকে পানির আশা করা যাবে না। নম্বর চার, অধিক অধিক পাপ করা। পাপে লিপ্ত থাকলে আপনার হৃদয় নিশ্চয়ই নরম হবে না, কারণ আল্লাহর অবাধ্যতায় আপনি বেপরোয়া, আর সেই বেপরোয়ার ফলে আপনার হৃদয় কঠিন হয়ে যাবে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তারা যে কাজ করত, তারা যে পাপ করত, তার ফলে তাদের হৃদয়ে জং পড়ে গেছে, আর জং পড়লেই হৃদয় কঠিন হয়ে যাবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন কোনো পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়, অতঃপর সে যদি তওবা করে, পাপ থেকে বিরত হয়, ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়, আর যদি আরো বেশি পাপ করে তাহলে সেই দাগ তার হৃদয়কে গ্রাস করে নেয়। এই হল সেই জং যার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াতে। অতি মহাপাপ, পাপ কত রকমের আপনারা জানেন, কয় প্রকার পাপ? তিন প্রকার। কি কি? অতি মহাপাপ, মহাপাপ আর উপপাপ বা লঘু পাপ। যদি আপনি আরবিতে বলেন তাহলে আকবরুল কাবায়ের, কাবিরা আর সাগিরা, এই তিন প্রকার পাপ। অতি মহাপাপ যেমন কুফরি, শিরিক, মুনাফিকি, সন্দেহ, গায়রুল্লাহর ভয়ের, গায়রুল্লাহর উপর ভরসা, খেয়াল খুশির অনুসরণ ইত্যাদি। এবং মহাপাপ যেমন অহংকার, কার্পণ্য, কাপুরুষতা, হিংসা, বিদ্বেষ, পদলোভ, গদির্লোভ, অবৈধ প্রেম ভালোবাসা, নারী পুরুষের অবৈধ প্রেম ভালোবাসা, পার্থিব প্রেম, অর্থ প্রেম ইত্যাদি মানুষের হৃদয়কে কঠিন করে তোলে। এই এক একটা যদি ব্যাখ্যা করতে যাওয়া হয় যে এই পাপের কারণে হৃদয় কঠিন হয়। একটা ছেলে একটা মেয়েকে অবৈধভাবে ভালোবাসে, সেখানে আপনি কি আশা করেন? এক মহিলা বিবাহিত, বিবাহিত, তার স্বামী আছে, হয়তো বিদেশে আছে কিংবা বাড়িতেই আছে, তা সত্ত্বেও সে অন্য পুরুষের প্রতি আসক্তা, একে পরকীয়া প্রেম বলে না, পরকীয়া, অন্যাসক্ত মেয়ে। তো এই মেয়ে হৃদয় থেকে আপনি কি আশা করতে পারেন? যে ভালোবাসবে স্বামীকে, কিন্তু স্বামীকে ভালো না বেসে অথবা তাকেও বেসে এবং তার প্রেমে শরিক করে, তার অবস্থা কি? তেমনি পুরুষ, পুরুষও তাই, পার্থিব প্রেম, তেমনি অর্থ প্রেম, সবসময় টাকা টাকা টাকা টাকা, টাকা যেখানে আছে সেখানে আপনি আছেন, টাকা নেই তো আমি নেই, সব সময় টাকা, টাকা দেখছেন, টাকা চারিদিকে ছুটে বেড়াচ্ছে, খালি উড়ে বেড়াচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, দিনের কাজ করবেন তাও টাকা ছাড়া করবেন না, টাকাই সবসময় আপনার কাছে, টাকাই হচ্ছে সবকিছু, টাকাই হচ্ছে বড়, টাকাই হচ্ছে শক্তি। যদি এইরকম অবস্থা হয় তো আপনার হৃদয় নরম হবে না কঠিন হবে? হৃদয় কঠিন হয়ে যাবে। গদির লোভ, গদির লোভে দেখছেন কেমন ক্যানভাস। আর আমি একটা কথা বারবার বলি, যদি আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কোনদিন হতে চান, বুঝতে পারছেন, তাহলে রাজনীতির চারটা নীতি মনে রাখতে হবে। কি কি বাদশাহ? রাজনীতির চারটে নীতি মনে রাখলে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন, না হতে চান না আপনার প্রধানমন্ত্রী, ওল হুজুর মন্ত্রীদের যা অবস্থা হওয়ার দরকার নেই। সাম দান ভেদ দণ্ড, সাম দান ভেদ দণ্ড, গদির লোভে আপনাকে চার জিনিস করতে হবে, না হলে গদি টিকবে না। আর গদি টিকাবার জন্য আপনাকে যা কিছু করতে হবে, সেখানে মুনাফিকি থেকে নিয়ে আপনার চুরি থেকে নিয়ে মিথ্যা অপবাদ থেকে নিয়ে, আর বর্তমানে আমাদের গণতান্ত্রিক রাজনীতির যে পরিস্থিতি তা হচ্ছে কি, নিজেকে পরিষ্কার দেখাও আর অপরের গায়ে কাদা ছিটাও, তাহলে কি হবে? আমি ভোট পাব, আমার গদি টিকে থাকবে, আমি পরিষ্কার, আর আমার অপোজিশন পার্টি বা আমার বিরোধী পার্টিরা সব নোংরা, কাদাওয়ালা, কাদা ছিটাও আর ফায়দা লোটো, ভোট লোটো। গদির লোভ টিকিয়ে রাখার জন্য সাম দান ভেদ দণ্ড, তার মানে যেখানে আপনার দেখবেন যে বিরোধিতা চলছে, আপোষে মতানৈক্য চলছে, সেখানে সমতা সৃষ্টি করেন যদি গদি টিকাতে চান। তার কারণ একটা দল যদি দুইভাগে ভাগ হয়ে যায় তো দুর্বল হবে না কি সবল হবে? দুর্বল হয়ে যাবে, সেই জায়গাতে সমতা সৃষ্টি করে, কিছু দিয়ে কিছু করে, যাই হোক। সাম দান যেখানে দেওয়ার প্রয়োজন, ভূমিকম্প হলো, বন্যা হলো, সঙ্গে সঙ্গে অনুদান নিয়ে পৌঁছে যান, বিরাট প্যানেল লাগিয়ে অমোক পার্টি থেকে দান দেওয়া হচ্ছে, তাহলে কি হবে? লোক আপনার দিকে আকৃষ্ট হবে, আকর্ষণ সৃষ্টি করবে, আর আগামী ভোটে আপনাকে জয়ী করবে। সবসময় আগে আগে থাকতে হবে, গরিব মানুষের কথা বলতে হবে, যেহেতু অধিকাংশ গরিব মানুষ, তাই তো আমাদের রাজনীতি গরিবের রাজনীতি, গরিবকে আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করব, আর এই সহযোগিতার নাম করে তারা কি করে, গরিবদের কাছ থেকে ভোট লুটে। তা সাম দান, দান সেই সময় কিছু দান করেন, কিছু করে আপনি গ্রামে গ্রামে যদি এক কিলো দু কিলো করে চাল দান করতে পারেন, কিংবা দু টাকা কেজি চাল দিতে পারেন, আবার কি চাই? গরিবরা খুশ হয়ে যাবে এবং আপনাকে ভোট দেবে, আপনার গদি টিকে থাকবে। সামদান ভেদ, ভেদ মানে আপনি যখন দেখবেন যে একটা দল আপনার বিরোধী হয়ে গেছে, তখন তাদের মধ্যে ভেদ সৃষ্টি করতে হবে, যাতে করে তারা দুর্বল হয়ে যায়। পার্টি কি হয়, ভেঙে যায়, সেই ভাঙনের চেষ্টা করতে হবে, যাতে করে আপনার পার্টি কি থাকে বা আপনার গদি সবল থাকে। আর দণ্ড, দণ্ড হচ্ছে শাস্তি। কেউ কিছু ভুল করেছে আর সে কিন্তু বিরোধী দলের লোক, তাকে এমন শাস্তি দাও যেন রাজনীতিতে দাঁড়াতেই না পারে, আর ভোটে দাঁড়াতে না পারে। তাকে জেল দাও, জরিমানা দাও, ফাঁসি দাও, বাস একবার জেলে গেলেই তো বাস সে আর ভোটে দাঁড়াতে পারবে না। এইভাবে দণ্ড দিয়ে, শাস্তি দিয়ে, কিছু একটা বানিয়ে, মিথ্যা মামলা দিয়ে, কেস দিয়ে, যাই হোক দিয়ে আপনি তাকে দণ্ড দিলেন। তো এই যে রাজনীতি, বর্তমানে রাজনীতির পরিস্থিতি, রাজনীতিতে আপনার হৃদয় নরম হবে না কঠিন হবে? আপনার গদি যদি আপনি টিকাতে চান এইভাবে, তো আপনার হৃদয় নরম হবে না কঠিন হবে? আল্লাহ আকবার, এমন কঠিন হবে চোখের সামনে আপনি কি করতে বলবেন? খুন করতে বলবেন, জবাই করতে বলবেন, শুট করতে বলবেন, তার কারণ তাছাড়া আপনার গদি টিকবে না। বলুন, এই সমস্ত কাজই আপনার হৃদয় কঠিন হয়ে যায়। অর্থের মোহ হৃদয়কে অন্ধ করে তোলে। যে হৃদয়ে এই শ্রেণীর পাপ থাকে, যে হৃদয়ে আকাশ থেকে বৃষ্টির আশা করা ভুল, সেই হৃদয়ওয়ালার চক্ষু আল্লাহর ভয়ে অশ্রুর বর্ষণ করতে পারে না। অসম্ভব, অসম্ভব, কি করে বর্ষণ করবে অশ্রু? এর মধ্যে এত পাপ, যে পাপ মহাপাপের কারণে তাদের অবস্থা এই হয়ে গেছে, তা কি করে হবে? মাখুল বলেছেন, যার পাপ সবার চেয়ে কম তার হৃদয় সবার চেয়ে নরম, যার পাপ কম তার হৃদয় নরম, যার পাপ বেশি তার হৃদয় তত বেশি কঠিন। ইবনে আব্বাস বলেছেন, নিশ্চয়ই পুণ্য কাজের ফলে চেহারায় জ্যোতি আসে, হৃদয়ে আলো আসে, রুজিতে বরকত আসে, দেহে শক্তি আসে, সৃষ্টির মনে ভালোবাসা আসে, আর পাপ কাজের ফলে চেহারায় কালিমা আসে, হৃদয়ে অন্ধকার আসে, রুজিতে কমতি আসে, দেহে দুর্বলতা আসে, সৃষ্টির মনে বিদ্বেষ আসে। কিসের জন্য? পাপের জন্য। পাপের ফলে মনের প্রদীপের কাছে কালি পড়ে যায়, মরিচা পড়ে যায়, আরো পাপ করতে থাকলে তার উপর আবরণ চড়ে, তারপরে তার উপর তালা পড়ে যায়, আর সে মন কি কখনো কানতে পারে? মোটেই না, তার মন নরমই হতে পারে না। তারপর কুসঙ্গীর সংসর্গ বা পরিবেশের কারণে আপনার হৃদয় কঠিন হতে পারে। আপনারা এই কথা ভালোই জানেন যে যদি কোনো মানুষ ২০ বছর ৫০ বছর এক জায়গায় কাজ করে, সেই জায়গায় সে সেট থাকে, তখন সে সেখানকার পরিবেশকে মানিয়ে নেয়, তাই না? মানিয়ে নেয়, এটা স্বাভাবিক। আপনি দেখেন, আজ রাশিয়াতে কত ভালো ভালো মুসলমান ছিল, রাশিয়ার মুসলমানদের অবস্থা কেমন হয়ে গেছে? ওই যে বলেছিলাম, গাছের উপরে আলোক লতা পড়ার মতো, পরিবেশের কারণে তাদের ইসলাম সরে গেছে। সৌদি আরবে ইসলাম প্রবল কেন? যেহেতু এখানে সেই পরিবেশ আছে। আমাদের দেশের ইসলাম দুর্বল কেন? কেননা আমরা সেই রকম পরিবেশ পেয়েছি, ফলে আমাদের ইসলাম দুর্বল। যে যেখানে থাকবে, যে চামড়ার গুদামে চাকরি করে, তাকে চামড়ার গুদামের ভিতরকার গন্ধ নাকে লাগবে না। যে ব্যক্তি নোংরা কাজ করে, সেই নোংরা কাজ করতে করতে তার হৃদয়টাই নোংরা হয়ে যায়। তেমনি এমন কাজ যদি আপনি করেন, আপনি নিশ্চয়ই জানেন, এই যে আমাদেরকে মনে হয় এই যে কাটবে, এখানে লোক কাটা হবে বা হয়, লোকটাকে যে কাটে তার হৃদয়তে কত কঠিন বলুন তো? কঠিন বলি তো। তারপরে আপনারা দেখেছেন মরি ঘরে যেখানে পোস্টমর্টম হয়, কিভাবে মানুষকে কাটছে, তাদের হৃদয় কেমন হবে বলুন তো? তাদের হৃদয়ে কি মায়া দয়া থাকবে? থাকলে কি এটা করতে পারত? কেন? পরিবেশ, তার পরিবেশ তাকে এরকম তৈরি করে দিয়েছে। তেমনি আপনারা এখানে দেখেন, আমরা শহরের যে শহরবাসী মানুষদেরকে দেখি, তাদের হৃদয় কেমন, তাদের মায়া মমতা সহানুভূতি। আর বধু, যারা বধু মানে কি, যারা বাদিয়াতে থাকে, বাদিয়া মানে শহর গ্রাম ছাড়া মরুভূমিতে, যেখানে খেমা বানিয়ে তারপরে আপনার উট নিয়ে ছাগল নিয়ে বাস করছে, তারা হচ্ছে বধু। তাদের ব্যবহার, এদের ব্যবহার কি সমান? কাদের ব্যবহার কঠিন শক্ত? এসে বলি, ইয়া মুহাম্মদ, আরে কি কথা, সাহাবা বলছেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, আর মধু এসে বলছে ইয়া মুহাম্মদ, এমন মানে লাগাম ধরে ইয়া মুহাম্মদ, মানে সরাসরি নাম নিয়ে বলছে। তো এইরকমই আপনি দেখবেন আমাদের দেশেও আছে, শহরের যে লোক সভ্য হয় শিক্ষার ফলে, পরিবেশের ফলে তাদের ব্যবহারটা সুন্দর হয়, তাদের কথাবার্তা সুন্দর হয়, কিন্তু অজা পাড়াগ্রাম থেকে যে লোকগুলো আসে শহরে তাদের কথাবার্তা কেমন হয়, কখনো আপনি বলে কখনো তুমি বলে, তাই না, কখনো তুইও বলে ফেলে, কারণ তাদের সেই শিক্ষা নেই। তারা এমন এমন কথা বলে খাড়া খাড়া, ওই যে আপনার কাঁটার মতো বলছি, বিধে কাঁটার মতো বিধে, কিন্তু যারা সভ্য শিক্ষিত তাদের কথা আলাদা, তাদের কথা শুনে ভালো লাগে, তাদের ব্যবহার আলাদা, তাদের ভদ্রতা আলাদা, কিন্তু যারা গেয়ো যারা বাদু তাদের কিন্তু পরিবেশ আলাদা, ফলে তাদের কথাবার্তা আলাদা, তাদের হৃদয়টা বেশি কঠিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন আল ইমান ও ইমানিন, ইমান হচ্ছে ইয়ামানি, তখনকার যুগে ইয়ামানি লোকদের ইমান খুব মজবুত ছিল, ভালো ছিল। আলা ইন্নাল কাসওয়াতা ওয়া গিলাদাল কুলুবি ফিল ফাদ্দাদিনা ইনদা উসূলি আজনাবিল ইবিল, যারা উটের লেজ ধরে থাকে, উটের লেজ ধরে থাকে সেই সমস্ত লোকেরা বড় কর্কশ, তাদের হৃদয় বড় কঠিন। কেন? উটের সাথে ব্যবহার করতে করতে তারা সেই ব্যবহারটা মানুষের সাথে করতে চায়, গরুর সাথে ব্যবহার করতে গেছে, মানে চাষি ভুষো লোক, চাষি লোক দেখবেন কথাবার্তার সুবিধা নেই, সবাই তো এক না, কেউ শিক্ষিত আছে চাষি, শিক্ষিত চাষি আছে, কিন্তু সাধারণত যারা রাখাল বাগাল, যারা গরু নিয়েই থাকে, তাদের ব্যবহার নিশ্চয়ই ভালো হবে না, তাদের হৃদয় নিশ্চয়ই নরম হবে না, কারণ তারা ওই কঠিনতার সাথে ব্যবহার করেছে উটের সাথে, কখনো বাড়ি মেরে, কখনো নানা রকম কাজ দেখিয়ে, ফলে তাদের হৃদয় কখনো নরম হবে না। তেমনি যদি আপনার সঙ্গী খারাপ হয় তো সঙ্গ দোষে লোহা ভাসে, তখন আপনি তার ফলে সে যদি খারাপ হয় আপনিও খারাপ হবেন, আর অনুরূপ বন্ধু দোষে চরিত্র নাশে। এই জন্য আবুল আসওয়াদ দুয়ালী বলেছেন কুসঙ্গী অপেক্ষা নিকৃষ্ট সৃষ্টি আল্লাহ অন্য কিছু সৃষ্টি করেননি, আপনার জন্য সব থেকে ক্ষতিকর কে? কুসঙ্গী। আর হাদিসে কথা আপনারা শুনেছেন, উপমা আছে কুসঙ্গীর, উপমা কি? সুসঙ্গী এবং কুসঙ্গীর উদাহরণ আছে, উপমা আছে হাদিসে, কি? আতরওয়ালা এবং কামারের মতো। সুসঙ্গী আতরওয়ালার মতো, সুসঙ্গে যায় খাই গু পান, কুসঙ্গে যায় কাটায় দুটি কান। তো আতরওয়ালা, আপনি তার সঙ্গী হলে আপনি আতর কেনেন, সে আপনাকে দেখ না দেখ কমসে কম তার কাছে যতক্ষণ বসে থাকবেন, আহা সুন্দর সুন্দর একদম সুবাস পেতে থাকবেন। আর যদি কামার আপনার সঙ্গী হয়, সে বেচারি আমরা হ্যাঁ হাপড় টেনে বাড়ি মারছে, হ্যাঁ সে এর উপরে হাপড়ের কি বলে ডেকে লোহার ওপরে, আর লাল রঙের লোহা বের করে যেমন পিটাচ্ছে কিছু তৈরি করবে, তখন সেখান থেকে আগুন ছিটকে, কিংবা হাপড় যখন টানবে তখন সেখান থেকে আগুনের ফিনকি ছুটে আপনার কাপড় পুড়িয়ে দেবে, তাই না? অথবা যে কাপড় নাও পড়ায় তো কমসে কম সেখানে ধোঁয়া আছে, সেই ধোঁয়ার গন্ধে তুমি অতিষ্ঠ হয়ে যাবে। এ হচ্ছে সৎসঙ্গী আর অসৎসঙ্গীর উদাহরণ হাদিসে। সুতরাং যদি খারাপ লোকের সাহচর্যে থাকেন তাহলে আপনার হৃদয় কঠিন হয়ে যাবে, কঠিন থেকে কঠিন হয়ে যাবে। ইবনে হিব্বান বলেছেন জ্ঞানী লোক খারাপ লোকেদের সাহচর্য গ্রহণ করে না, কারণ খারাপ সহচর জাহান্নামের টুকরা, এ সহচর বিদ্বেষ সৃষ্টি করে, তার ভালোবাসা সরল হয় না এবং প্রতিশ্রুতি পালন করে না। খারাপ লোকের সঙ্গে, বিশেষ করে বেনামাজি, বিশেষ করে চরিত্রহীন, তাদের সঙ্গে খবরদার দোস্তি করবেন না। সেই হৃদয়ের মানুষের চক্ষু কি অশ্রুপাত করতে পারে যে অবৈধ নারী প্রেমে মুগ্ধ থাকে? সে চোখে কি আল্লাহর ভয়ে পানি গড়াতে পারে যে চোখ অবৈধ রূপ ও নারী সৌন্দর্য দর্শন করে তৃপ্তি আনন্দ উপভোগ করে থাকে? তার হৃদয় কোনদিন নরম হবে না। আমাদের হৃদয় কঠিন হওয়ার সাথে সাথে আল্লাহর সাথে আমাদের সত্যনিষ্ঠা নেই, আমরা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করি, আল্লাহকেও ধোকা দেওয়ার চেষ্টা করি, ফাঁকিবাজি, তাই না? অনেক সময় লোককে দেখাই যে আমি এই জন্য নামাজ পড়তে আসি না, আমি এই জন্য জামাতে হাজির হই না, লোককে মানে বলতে হবে, হুজুরকে কৈফিয়ত দিতে হবে, কিন্তু আল্লাহ তালার কাছে ফাঁকি দেওয়া যাবে? আমরা আল্লাহকেও ধোকা দেওয়ার চেষ্টা করি। সুতরাং তাকে ফাঁকি দিলে সফলতার স্বপ্ন দেখার ভুল। আবু মুয়াবিয়া আল-আসওয়াদ বলেছেন, আল্লাহর সাথে সত্যনিষ্ঠা যার বেশি আছে তার চোখ ভিজে থাকে। সত্যনিষ্ঠা মানে সত্যতা, ইখলাস, আল্লাহর প্রতি ইখলাস যার বেশি আছে তার দেখবেন চোখ পানিতে ভিজে আছে। তাছাড়া যার হৃদয়ে ব্যথা নেই তার চক্ষু কাঁদবে কেন? যার হৃদয়ে প্রেমিকের বিরহ বেদনা নেই তার চোখে পানি আসবে কেন? যে আল্লাহ তার রসুলকে ভালোবাসে না তার চোখে আল্লাহর ভয়ে কান্না আসবে কেন? দুনিয়ার বুকে আপনারা দেখেছেন, হৃদয়ে জখম থাকলে, সুফিয়ান বিন ওয়াইনা বলেছেন, হৃদয়ে জখম থাকলে চক্ষু সিক্ত থাকে। হৃদয়ে জখম থাকলে, যদি আপনার হৃদয়ে জখম থাকে তাহলে আপনার চোখ ভিজে থাকবে। দেখেছেন কোনদিন অভাব? অভাব যদি না দেখেন তাহলে আপনি কেন কাঁদবেন? মা বাপের কষ্ট, কত কষ্ট করে আপনাকে মানুষ করছে আপনি দেখেননি, তাহলে আপনার হৃদয় কাঁদবে কেন? কিংবা ছেলে মেয়েদের কষ্ট আপনি দেখেননি, সুতরাং আপনার এত পার্থিব ব্যাপার এটা, আপনি কাঁদবেন কেন? আপনি কারো কাছে আঘাত খাননি, আঘাতের তীর আপনার বুকে জায়গা করেনি বা ছিদ্র করেনি, তো আপনি কাঁদবেন কেন? অভিজ্ঞতা নেই, দুঃখে দুঃখ পাওয়ার অভিজ্ঞতা নেই, চোখের পানি আসবে কোত্থেকে যেহেতু আপনি দুঃখ দেখেননি। সুতরাং যারা এই অভিজ্ঞতা দেখেছে দেখবেন তাদের হৃদয়ে, তাদের কাছে দুটো কথা বললে, দুনিয়ার কথা বললে চোখে পানি আসে। মা বাপ কষ্ট দিয়েছে, দুনিয়াতে সব মা বাপ ভালো হয় না, সব ছেলেও ভালো হয় না, কোন মা বাপের দোষ থাকে কোন ছেলের দোষ থাকে। মা বাপ কষ্ট দিয়েছে, তার ফলে সেই লোক কষ্ট পেতে পেতে দুগ্ধে দুগ্ধে এমন অবস্থা, সে যখন কারো সাথে কথা বলে তখন কি হয়, চোখে পানি আসে। তারপর স্বামী কষ্ট দিয়েছে, স্বামীর কষ্টের ফলে সেই মেয়ে যার সাথে কথা বলে চোখ দিয়ে পানি পড়ে। তারপর স্ত্রী কষ্ট দিয়েছে, স্ত্রীর কষ্টের ফলে সে যার সাথে কথা বলে, স্ত্রীর যার ভালো স্ত্রী দেখে তখন চোখে পানি পড়ে। ছেলে মেয়েতে কষ্ট দিয়েছে, ছেলে মেয়ের কষ্ট দেওয়া শুনে পরের ছেলে ভালো ছেলে দেখে চোখের পানি আসে। এগুলো অভিজ্ঞতার কারণ, পার্থিব ব্যাপার এগুলো। এই এই কারণে চোখে পানি আসে, হৃদয় নরম হয়ে যায়, আস্তে আস্তে হৃদয় ক্ষয়িষ্ণু হয় এবং সেখানে কি হয়, নম্রতা সৃষ্টি হয়। এই সব দুঃখ পেতে পেতে, তবে একটা কথা আছে, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। দুঃখ সইতে সইতে সইতে সইতে সে একদম পাথর হয়ে যায়, তখন তার চোখে আর পানি বয় না, সেটা আলাদা কথা, কিন্তু তার অন্তর হু হু করে, দাউ দাউ করে, যখন হৃদয়ের ভিতরে আগুন জ্বলে তখন সে আগুনের বাষ্প ভাপ এক সময় না এক সময় তার চোখে পানি হয়ে বের হয়ে আসে। অন্তর নরম, অন্তর নরম, অন্তর কঠিন হয়ে যাওয়ার ফলে কিন্তু এগুলো হয় না। যারা কোনোদিন দুঃখের মুখ দেখেনি, যারা কোনোদিন সংসারে কষ্ট পায়নি, তারা কোনোদিন আপনার তাদের অন্তরকে নরম করা বড় কঠিন আছে। আপনি বলুন, আজ এই জগতে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে কে? কারা বেশি বেশি দোয়া করে? যারা বিপদগ্রস্ত, চাকরি পাচ্ছি না, কত সময় প্রত্যেক নামাজে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেয়, চাকরির ব্যবস্থায় যেই চাকরি হল খালাস, দোয়া শেষ। আর দোয়া আছে পার্থিব্য সুখের জন্য মানুষ, অথবা বিপদ থেকে বাঁচার জন্য মানুষ কি করে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, যে চক্ষণি বিপদ থেকে উদ্ধার হয়ে যায় খালাস হয়ে যায়। আল্লাহ বলেছেন না ওই মুশরিকদের কথা, যে যখন তারা সমুদ্র বুকে পড়ে, যখন তাদের জাহাজ ডুবো ডুবো হয়, তখন তারা সমস্ত শরীককে ভুলে গিয়ে কাকে ডাকে, দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, একমাত্র আল্লাহকে ইখলাসের সাথে ডাকে। তারপরে যখন নাজ্জাইনা হুম মিনাল বার, যখন তাদেরকে তীরে ফিরিয়ে দেওয়া হয়, পারে উঠে যায়, এজা হুম শিরিকুন, বাস আবার সেই অবস্থা, আবার সেই শিরিক করতে শুরু করে। অধিকাংশ মানুষ এইরকম, বিপদের সময় এলে খুব অনুনয় বিনয় করে, আর যখন বিপদ দূর হয় তখন মনে হয় কি, যেন এর কোনো বিপদই ছিল না, কোনো কষ্টই ছিল না। এটা মানুষের অবস্থা, এটা মানুষের মানে প্রকৃতি। আল্লাহ তাআলা খুলে দিয়েছেন কোরআনে সবকিছুর প্রকৃতি। কষ্টের সময় আল্লাহর কাছে খুব হাত তোলে, খুব কান্নাকাটি করে, রুজি নেই আমার, এই কষ্ট বা আমার ব্যথা আছে, ব্যথার জন্য। তারপর যখন ব্যথা ভালো হয়ে যায় আর দোয়া করে না। অর্থাৎ বিপদগ্রস্তরা যাদের রুজি নেই রুজিহীনরাই বেশি আল্লাহর কাছে দোয়া করে থাকে, তাদের হৃদয় নরম হয়। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পরীক্ষা করেন, বান্দাকে পরীক্ষা করেন যাতে বান্দা কি করে তার হৃদয়কে নরম করে। আল্লাহ তাআলা বিপদ দুঃখ জ্বালা দিয়ে পরীক্ষা করে থাকেন। বাকি এই হল হৃদয় কিসে কঠিন হয় সেই সমস্ত কারণ সংক্ষেপে জানলাম। আগামীতে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব যে হৃদয় নরম হয় কিসে, কি কাজ করলে হৃদয় নরম হয় সে কথা ইনশাআল্লাহ বলব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমাদের হৃদয় নরম হয়, কঠিনতা থেকে দূরে থাকতে পারি, কঠিন না হয়ে যায়। কারণ কঠিন হলে পরে বুঝতেই পাচ্ছেন কারো প্রতি মায়া থাকবে না, দয়া থাকবে না, আল্লাহর জিক্রে মন বসবে না, আল্লাহকে ভয় হবে না, আল্লাহর জন্য চোখে কান্না আসবে না। আর একথাও আপনারা জানেন আল্লাহর জন্য ভয়ে কান্না করা কোন হৃদয়ের কাজ, নরম হৃদয়ের কাজ। আর তার ফজিলত কি এটাও আপনারা শুনেছেন, কেয়ামতের দিনে সাত প্রকার ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, যেদিন আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না। তার মধ্যে এক প্রকার ব্যক্তি হল তারা যারা নির্জনে বসে আল্লাহর ভয়ে কেঁদেছে, জাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। এই যে মাজরার মধ্যে একটা মসজিদ, এই মসজিদে এসে যদি আপনি ফজরের আগে এসে তাহাজ্জুদ পড়েন আর চোখে পানি ফেলেন, এই হচ্ছে নির্জনে বসে কাঁদা। নির্জনে কেন বলা হল, কারণ লোকালয়ে যখন আপনি লোকের সামনে থাকবেন তখন যদি কান্না করেন তো হয়তো বা আপনি লোক দেখানোর জন্য কাঁদছেন, কিংবা লোকের আপনাকে মনে করবে দেখানোর জন্য কাঁদছে। জুমার দিনে খোদবার সময়ে যখন কিংবা জলসার সময়ে যখন ওয়াজ করা হয় তখন বহু মানুষের কাছ থেকে হু হু হু শব্দ আসে, তাই না? কেন? তাদের মনের ভিতরে জ্বালা ধরছে এবং তার জন্য তাদের হৃদয় নরম হয়, ওয়াজে হৃদয় নরম হয়, তার ফলে তাদের মন হু হু করে উঠছে। কিন্তু হু হু করলে কি হবে, এখন যেমন সব সময় তেমন না। আপনারা দেখেছেন সভাতে বলছে হ্যাঁ বিনা যৌতুকে বিনা পণে কোন কোন যুবক হাত তুলবে বলো, সব হ্যাঁ দুই হাত তোলে, আমি পণ নেব না। কিন্তু বিয়ে করার সময়ে এই মহফিলে যে ওয়াজ হয়, এই ওয়াজ মহফিলের যে মন, বাইরের মন কিন্তু এক না, দুটো মন এক হতে পারে না। সংসারে গিয়ে মন আলাদা হয়ে যায়, টিভির সামনে গিয়ে মন পাল্টে যায়, আর ওয়াজে যখন থাকবেন হুজুরের মুখ থেকে ওয়াজ শুনবেন, মিষ্টি মুখের কথা শুনবেন, তখন আপনার হৃদয় নরম হবে। সব বলবো ইনশাআল্লাহ হৃদয় নরম হওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।